شربت الخمور ولعن آخر هذه الأمة أولها، فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وقسفا ومسخا وقذفا وآيات تتتابع كنظام بال قطع سلكه فتتابع. فاللهم سلم سلم، اللهم سلم سلم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم، إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. بهذا الكلب تتحرك تدور تتفجر كل من عليها فان، ويبقى وجه ربك ذو الجلال والإكرام. الفنان كل من عليها فان، ويبقى وجه ربك ذو الجلال والإكرام. الفنان. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما نرسل بالآيات إلا تخويفا. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে মাঝে মাঝে তাদেরকে সংশোধন করার জন্য, তাদেরকে সঠিক পথে চালিত করার জন্য আল্লাহ পাক এই পার্থিব কিছু আজাব দিয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পার্থিব আজাব থেকে অনেকে সতর্ক হয়, আবার অনেকের যে গাফিলতির নিদ্রা রয়েছে তা ভাঙে না, সেই অবস্থায় থেকে যায়। আল্লাহ পাকের এই দুনিয়ার আজাব, সে আসমানি আজাব হোক আর জমিনের আজাব হোক, বন্যার আজাব হোক আর ভূমিকম্পের আজাব হোক আর অনাবৃষ্টি দুর্ভিক্ষের আজাব হোক আর কোন রকমের মারাত্মক ব্যাধির আজাব হোক, মহামারীর আজাব হোক, বহু রকমের আল্লাহ পাক রব্বুল আলমিনের এই পার্থিব আজাব রয়েছে। এসব শাস্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন পাপিষ্ঠদেরকে সংশোধন করতে চান, গুনাহগারদেরকে বক্রপথে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ পাক সোজা পথে নিয়ে আসতে চান। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি অবশ্যই মহাশাস্তির পূর্বে অর্থাৎ আখিরাতের পরকালের কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, বিচার দিবসের শাস্তির পূর্বে আমি পৃথিবীতে শাস্তি দিয়ে থাকি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলমিনের এই আজাব পাঠান, অমানুরসিল বিল আয়াত ইল্লা তাখউইফা। আল্লাহ পাকের এইসব আজাবকে বলা হয়েছে এই আসমান এবং জমিনের মাঝে আল্লাহ পাকের নিদর্শন আয়াত, এগুলো হচ্ছে সৃষ্টিগত নিদর্শন আয়াত, আল্লাহ পাকের কুদরতের নিশানি, কুদরতের বহি প্রকাশ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াতকে আয়াতে শরীয়তি আয়াত বলা হয়, আর সৃষ্টিগত যেসব নিদর্শন রয়েছে আল্লাহ পাকের কুদরতের, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার বহি প্রকাশ রয়েছে। আল্লাহ পাক যে কোনো অবস্থায় মানুষকে ধরতে পারেন, আল্লাহ পাকের পাকড়াও থেকে কেউ ছুটে যেতে পারে না, রেহাই পেতে পারে না। এই যে আল্লাহ পাক কুদরতের বহি প্রকাশ দেখান, তাকে বলা হয়েছে আয়াতে কৌনিয়া, আল্লাহ পাকের সৃষ্টিগত নিদর্শন আয়াত। অমানুরসেল বিল আয়াতে ইল্লা তাকলিফা, আল্লাহ পাক ইরশাদ করছেন আমি যে কোনো আয়াত নিদর্শন প্রেরণ করি, এগুলি কোরআনে আয়াত নয়, এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের আয়াত। বন্যায় প্লাবিত হয়ে যাওয়া, ভূমিকম্প আসা, এক জাতিকে আরেক জাতির উপর চাপিয়ে দেওয়া, জালেমকে জালেমদের উপর চাপিয়ে দেওয়া, বড় পাপীদেরকে বড় জালেমদেরকে আরেক ধরনের জালেমের উপর চাপিয়ে দেওয়া, এইভাবে বিভিন্ন রকমের আল্লাহ পাকের স্বাস্থ্যগত আযাব, মহামারী, গত সপ্তাহে যে আলোচনা ছিল এই শুকুরের ইনফ্লুয়েঞ্জা, এইডস মহামারী, এই ধরনের বহু আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে। এগুলি আল্লাহ পাক কেন প্রেরণ করেন? ইল্লা তাখউইফা, ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে, মানুষকে ভয় দেখানোর উদ্দেশ্যে। যে ভয় করলে, মানুষকে যখন ভয় লাগে তখন যেখানে সে শরণ পাবে, যেখানে করে সে আশ্রয় পাবে, যেখানে করে সে নিরাপত্তা পেতে পারে, সেখানে সে দৌড় দিয়ে ছুটে যায়। এটি হচ্ছে মানুষের স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি কুদরতে কামেলার মালিক, তার পক্ষ থেকে যদি আযাব আসে তাহলে রক্ষা পাবে কোথায়? রক্ষা পাবে গিয়ে সিভিল ডিফেন্সের কাছে, রক্ষা পাবে কোন শক্তির কাছে, রক্ষা পাবে কোন রকমের ক্ষমতার কাছে, যে আমরা এসব সমস্যার মোকাবেলা করব, বন্যা পরিস্থিতির মোকাবেলা করে। আজকালকার কাফের তো করেই করে, ফাসেক মুসলিমরাও করে। ইল্লা তাকলিফা, ভয় দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আযাব পাঠিয়ে থাকে। আল্লাহ পাকের যখন এই পার্থিব আযাবগুলি বা নিদর্শনগুলি আসে তখন কাফের মুসলিমের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য আছে, এক জাতি কাফের আরেক জাতি মুসলিম। আর মুসলিম মানে যারা আকিদা আমলে মুসলিম তাদেরকে উদ্দেশ্য করছে, বাকি জাতিগত যারা মুসলিম যাদের আকিদা এবং আমলের সাথে কোনো সম্পর্ক নেই, জন্মসূত্রে মুসলিম, তারা কিন্তু কাফেরদের ধ্যান ধারণা রাখে এবং কাফেরদের পিছনে পিছনে তাদের অনুসরণ করে। কেমন করে তা আমি আপনাদের সামনে বুঝিয়ে বলছি। আল্লাহ পাকের যখন এই ধরনের আযাব আসে, আর এই বিষয়টি এই জন্য আজকে তুলে ধরা হয়েছে যে গত রাতে বেশ কিছুদিন থেকে আমার এক ভাই, আপন ভাইও থাকে মদিনা থেকে পশ্চিম এলাকায় লোহিত সাগরের কিনারা এইসব এলাকায়, এমন সাহেবের বন্ধু বান্ধব অনেকে আছেন, উনি ওই কথাই বললেন যে অনেক বন্ধু বান্ধব তার টেলিফোন করেছে রাত্রে, আমার কাছে আমার ভাই টেলিফোন করেছে যে আজকে এই শহরে কোনো মানুষ বাড়ির মধ্যে নেই। গত রাতে রাত ১০টা থেকে ১১টার মধ্যে কোনো মানুষ বাড়িতে নেই, সব ফাঁকা মাঠে, আর নাহলে অন্য শহরে পালিয়ে গেছে, আশ্রয় নিয়েছে, আর আমরা খোলা একটা জায়গাতে সবাই জমা হয়ে আছি। ভূমিকম্প বেশ কিছুদিন ধরে চলছে, হালকা হালকা ভূমিকম্প, কিন্তু আজকে রাত্রে খুব যেন ভূমিকম্প বেগ বেশি, কেউ ভয় আর বাড়িতে থাকতে পারছে না। সে আমার ভাই ইসলামিক সেন্টারে থাকে, বিল্ডিংয়ে থাকা যাচ্ছে না, বাইরে মাঠের মধ্যে। অমানুরসুলবিল আয়াত ইল্লা তাকলিফা, এই যে ভূমিকম্পের আযাব, এইরকম আযাব যখন আসে মানব জাতির মধ্যে দুই শ্রেণীর লোক আছে, কাফের মুসলিম আর কাফেরদের অনুসারী, মুসলিমদের মুমিনদের অনুসারী, এই দুটি জাতি আছে। কাফের দৃষ্টিভঙ্গি কেমন এবং মুসলিমের দৃষ্টিভঙ্গি কেমন, এইরকম আযাব আসলে কাফেরদের দৃষ্টিভঙ্গি হচ্ছে মোকাবেলা করা, যে কোন রকম ভাবে হোক না কেন চেষ্টা করে মোকাবেলা করা, কি করে ঠেকানো যায় ভূমিকম্প, কি করে বন্যাকে ঠেকানো যায়, পানিকে কমানো যায়, কি করে এই ইনফ্লুয়েঞ্জা এসছে এর ভাইরাসের এর চিকিৎসা করা যায়, অ্যান্টিভাইরাস তৈরি করা যায়, কি করে একে ঠেকানো যায়। এটি হচ্ছে কাফেরদের দৃষ্টিভঙ্গি, আল্লাহ পাকের কোন আযাব আসলে। মুমিনের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমরা অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, আমাদের অধিকাংশ মানুষ পাপে লিপ্ত হয়ে গেছে, সীমালঙ্ঘন করেছে, জুলুম অত্যাচার করেছে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে। সুতরাং আল্লাহ পাকের আজাব, এই হচ্ছে আল্লাহ পাকের আজাব। কাফের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে মোকাবিলা করতে হবে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, তাই না? বাংলা পত্র পত্রিকা যারা পড়েন, ইন্টারনেট যারা দেখেন, তারা দেখেন প্রাকৃতিক দুর্যোগ, এই আল্লাহ পাকের আজাব না। এটা কাফের তো বলে বলে ফাসের বেদের মুসলিমদেরও ভাষা রেখে, তাদের পত্র পত্রিকা প্রচার মাধ্যমের ভাষা রেখে। এই জন্য বললাম যে দৃষ্টিভঙ্গি দুটি, আল্লাহ পাকের আজাব আসলেন এই দৃষ্টিভঙ্গি দুটি, প্রাকৃতিক দুর্যোগ, সুতরাং যথাসাধ্য আমাদের মোকাবেলা করতে হবে, সামলাইতে হবে, ট্যাকল দিতে হবে, হচ্ছে কাফেরদের দৃষ্টিভঙ্গি। আর মুমিনদের কথা হচ্ছে যে আল্লাহ পাকের আজাব, প্রাকৃতিক দুর্যোগ নয়, আল্লাহ পাকের আজাব আমাদের বদআমলের কারণে এসেছে, পাপের কারণে, অন্যায়ের কারণে এসেছে এই আজাব, এই ভূমিকম্প, এই বন্যা, এই দুর্ভিক্ষ, এই অভাব, এই দুর্যোগ, এই বালা মুসিবত, এই ব্যাধি এসেছে আল্লাহ পাকের আজাব। আয়াত হচ্ছে আয়াতে এলাহি, আল্লাহ পাকের নিদর্শন, কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহ পাকে ইচ্ছা করলে যে কোনো সময় তোমাদেরকে ধরতে পারেন, পকড়াও করতে পারেন। কোথায় আছো তোমরা? আল্লাহর জমিন থেকে বাড়িয়ে যাবে তাকলিফ, আল্লাহ পাকের পক্ষ থেকে ভীতি প্রদর্শন, সতর্ক সাবধান করছেন। অমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ পাক বলছেন যে কোনো মুসিবত তোমাদের উপর এসেছে, যে কোনো মুসিবত, আল্লাহ বলছেন যে কোনো বিপদ আপদ মুসিবত এসেছে, বাধা এসেছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের পাওয়ার কারণে, তোমাদের কৃত কার্যের কারণে, তোমাদের বদআমলের কারণে। আর আল্লাহ পাক প্রত্যেকটি পাপে ধরেননি, এক দুই দশ বিশ পঞ্চাশ পাপ করতে করতে আল্লাহ পাক মাঝে মাঝে ধরে নিলেন। ওয়াকু আনতে ফির, আল্লাহ পাক বহু পাপ কি আল্লাহ পাক কি করেছেন, মাফ করেছেন। ইয়াকু, আল্লাহ পাক অনেক গুনাহ মাফ করেছেন, গুনাহ মাফ করতে কত নামাজ ছেড়েছ, কত রোজা ছেড়েছ, কত মদ পান করেছ, কত জুয়া খেলেছ, কত ফিল্ম দেখেছ। আল্লাহ পাক মাফ করতে করতে করতে করতে পাপ যখন বেড়ে গেছে, তখন আল্লাহ পাক তোমাদেরকে পাকড়াও করেছে, মুসিবত দিয়েছে, হচ্ছে আজাব ইলাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পাপের শাস্তি দুনিয়ায় দেন না, এই কথা আরো বহু আয়াত দ্বারা স্পষ্ট হয়। আল্লাহ পাক ইরশাদ করে যাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন্নাস, বিপর্যয় সৃষ্টি হয়েছে, পাপ ছড়িয়ে পড়েছে, ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং সমুদ্রেও, পানিতেও, এমনকি আল্লাহ পাক উল্লেখ করেননি, কিন্তু আজকে যেহেতু মানুষ, তখনকার জমানায় মানুষ হয় স্থলে সফর করত, স্থলে চলাফেরা করত, আর না হলে পানিতে চলাফেরা করত, আর উড়োজাহাজে চলাফেরা করত না। আল্লাহ পাক ও কথা উল্লেখ করেননি, কিন্তু ওয়াক লোক মালা কালাম, আল্লাহ কোরআনে ইঙ্গিত করে দিয়েছেন, আল্লাহ এমন এমন যানবাহন সৃষ্টি করবেন যা তোমরা জানো না। আল্লাহ পাক আপনার জন্য, আমার জন্য আল্লাহ পাক আকাশ পথে যানবাহনের ব্যবস্থা করেছেন, সেখানেও পাপ করতে ছাড়ে না, সেখানেও পাপ করতে ছাড়ে না। প্লেন এরোপ্লেনে উড়ছে, আর সে অবস্থায় পাপে ডুবে থাকছে, মদে ডুবে থাকছে, লুচ্চামিতে ডুবে থাকছে, আর সেই লোকেরা একটুও ভয় লাগে না যে আল্লাহর কুদরতে আমরা পাখির চাইতে দুর্বল, পাখির ডানার চাইতে দুর্বল এই যান্ত্রিক সভ্যতা, যে কোনো সময় আল্লাহ পাকের গজব বাস্তবায় ধ্বংস হয়ে একটিও মানুষ সে আকার পর্যন্ত পাওয়া যাবে না, চেহারা সুরত পর্যন্ত পাওয়া যাবে না, এই ভয় লাগে না। কারণ হয় কাফের, আর না হলে কাফেরদের অনুসরণ করেছে প্রাকৃতিক দুর্যোগ। আল্লাহ পাক ধরলেন, পাপ করলেন, সেই জন্য এরকম শাস্তি আসল না, এমন কিছু না, এমন কিছু না। জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে, পানিতে, এমনকি আকাশ পথে ফাসাদ, পাপ ছড়িয়ে পড়েছে, বিপর্যয় সৃষ্টি হয়েছে, আল্লাহ পাকের আজাব, এই যে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে, বেমা কাসাবা তাইদিন নাস, মানুষের পাপের কারণে, অন্যায়ের কারণে, কৃত কার্যের কারণে। লিওজি কাহম বাজাল্লাজি আমেলু, তারপর আল্লাহ পাক বলছেন তাদেরকে সাদ চাখিয়ে দেওয়ার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, বেবাগ মা কাসাবু, লিওজি কাহম বাজাল্লাজি আমেলু, যেগুলি বদ আমল করেছে, পাপ করেছে, অন্যায় কাজ করেছে, তার কিছু অংশের শাস্তি দেওয়ার জন্য। তাহলে সমস্ত পাপের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় শাস্তি দিলে কোন মানুষ বেঁচে থাকা দূরের কথা, কোন সৃষ্টি আল্লাহ বেঁচে থাকতো না। ওয়ালাউ ইয়াখিযুল্লাহু নাসা বিজুলমিহিম, আল্লাহ পাক বলছেন মানুষকে যদি তাদের জুলম অত্যাচার প্রত্যেকটি পাপের জন্য এক একটি অন্যায়ের জন্য, যেমন আমরা অনেকেই এক একটি ভুলের কারণে ঘুরে থাকি, আপনি অভিভাবক ছেলে মেয়েদের অথবা আপনি একজন স্বামী হিসাবে স্ত্রীর সামান্য সামান্য ভুল, কেন ভুলিল কেন ভুলিল, প্রত্যেকটি ভুলে ধরে থাকেন। আপনি নিজেকে একজন যে আপনি অভিভাবক চিন্তা করে দেখেন যে আপনার স্বভাব কেমন, আপনি স্ত্রী একটু লবণ বেশি হলে ধরে থাকে, একটু ঝাল বেশি হলে ধরে থাকে, একটু কম হলেও ধরে থাকে, মিষ্টি কম হলেও ধরে থাকে, বেশি হলেও ধরে থাকে, আগে পাক হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে কেন আগে পেলে তাও ধরে থাকে, যদি একটু লেট হয়ে যায় গেছে না প্রস্তুত নাই তাও ধরে থাকে। আপনি যদি মালিক হন, মদির ম্যানেজার সুপারভাইজার ফোরজন, সামান্য একটু ভুল হয়েছে, ভুল হলেই ধরে শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই রকম পাকড়াও করতে মানুষের স্বভাবের মতো। বলো ইয়াখিযুল্লাহু নাসা বিজুলমিহিম, আল্লাহ মানুষের জুলমের কারণে যদি ধরতেন মানুষকে, মা তারাই তারা কালিহা মিন দাব্বা, তাহলে পৃথিবীতে কোন মানুষ বেঁচে থাকা তো দূরের কথা, কোন চতুষ্পদ জন্তু বেঁচে থাকতো না, সর্বংশই ইলি আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাজারাস্ত সমস্ত কিছু ধ্বংস হয়ে যেত, মা তারা তালা জাহরি আমিন দাব্বা, পৃথিবীর ওপর কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষ রাখতেন না, সবকে ধ্বংস করে দিত। আল্লাহ পাকের আজাব আসে তখন কাফের দৃষ্টিভঙ্গি দেখলেন কেন, আর মুমিনের দৃষ্টিভঙ্গি যেন আল্লাহ পাকের পক্ষ থেকে পাকড়া হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক সাবধান করেছেন, লা আল্লাহুম ইরজিউন লিয়াজি কম বাজালি জামিলু লা আল্লাহুম ইরজিউন, যাতে ফিরে আসে, সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে। তাহলে একজন মুমিন মানুষ মুসলিম সত্যি যার অন্তরে আল্লাহর ভয় আছে এবং আল্লাহর কুদরতের উপর বিশ্বাস আছে, আল্লাহ পাক যে কোনো সময় পাকড়াও করতে পারেন ধরতে পারেন, আমরা পাপ করছি সেজন্য এসব আজাব নাজিল হয়েছে এতে যার বিশ্বাস আছে, সেই ব্যক্তি এই থেকে শিক্ষা নেই, এই ব্রত হাসিল করে, দর্শ নিয়ে থাকে শিক্ষা এখান থেকে। একজন চোরকে যদি গণপিটুনি কোথাও দেওয়া হয় আর লোকেরা তামাশা দেখছে, তো জ্ঞানী লোক ওখান থেকে শিখে যে চুরি জীবনে করবো না, নাহলে এইরকম গণপিটুনি খাব, পকেট মারি করবো, নাহলে এরকম গণপিটুনিতে মরতে হবে। আর বেকুফ ওই ব্যক্তি যেহেতু হচ্ছে আমি চুরি করি, এতদিন তো ধরা পড়ি, আমি অনেকদিন থেকে চুরি করি পকেট মারি, কিন্তু আমি তো ধরা খাইনি, কোনোদিন মার খাইনি, বেকুফ। তো জ্ঞানী ব্যক্তি যারা মুমি তারা এসব আজাব দেখে সেখান থেকে দর্শ হাসিল করে, শিক্ষা হাসিল করে যে আমাদেরকে সংশোধন করতে হবে। আর বেকুফ কে বলছে না না এখান থেকে 2000 কিলোমিটার দূরে লোহিত সাগরের কিনার 2000 কিলোমিটার দূরে ভূমিকম্প এসেছে, আমার দামে এখন নিরাপদ আছে, আমাদের এলাকায় অসুবিধা নেই, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আচ্ছা বেকুফ জ্ঞানীকে যে ব্যক্তি শিক্ষা নেবে দূর থেকে, যে আল্লাহ পাক মদিনার পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শহর মদিনাতুর রাসূল, তাতে সেখান থেকে 50-100 কিলোমিটার দূরে সেখানে যদি ভূমিকম্প আসতে পারে, তো দামামে 1400 কিলোমিটার দূরে মদিনা থেকে 1300 কিলোমিটার দূরে সেখানে আল্লাহ পাকের আজাব সাথে স্বাভাবিক, সেখানে তো পাপ আরো বেশি হয়েছে। আর এখানে যদি অবস্থা হয় তাহলে বাংলাদেশে ভারতে কি অবস্থা রয়েছে, যেখানে মানুষ পাপে ডুবে আছে, পাপকে পাপই মনে করে না, নামাজ ছাড়া তো অপরাধী মনে করে না, কবর মাজার পূজা আল্লাহ ছাড়া আমাদের সিজদা করার কোনো অন্য মনে করে, বলো সবের কাজ নেকির কাজ মনে করছে, আল্লাহ নয় কর্তৃ উপায় মনে করছে। আল্লাহ পাক রব্বুল আলমিনের এই আজাব যখন আসে মমিন শিক্ষা নেই, আজাব যখন চলে এসেছে ভূমিকম্প চোখের সামনে, সাথে সাথে খবর পাচ্ছেন যে ভূমিকম্প চলছে পাশে, এই জমিন জমিনের সাথে লেগে আছে, এর সাথেই আপনাদের এই অবস্থা হইতে পারে, তখন মমিনের অবস্থা কেমন হওয়া উচিত আর কাফের অবস্থা কেমন হয়, কাফেরও তখন ভয় করে আর চিল্লায়, কিন্তু তার চিল্লানো আর তার ভয় করার ধরন আলাদা, সে কোন রকম বাঁচার চেষ্টা করে, বাঁচার চেষ্টা করে কিন্তু এই কথা ভাবে না যে বাঁচবো কিভাবে আল্লাহকে ধরতে হবে, না ওই কথা কোনোদিন ভাবে না। ফ্রান্সের বেদে মুসলিম ওই রকম অবস্থা, যখন ঝড় তুফান আসে ঘূর্ণিঝড় আসে খুব চিল্লায়, খুব চিল্লায়, কিন্তু সংশোধন করবো আর পাপ করবো না তাহলে আল্লাহ রহমত হবে না, এ কথা ভাবে না। পক্ষান্তরের নেক মানুষ, মমিন মানুষ, যাদের মাঝে মাঝে ভুল ত্রুটি হয়তো হয়ে যায় কিন্তু আল্লাহ পাকের ফরজ আজিব আদায় করে, আল্লাহর কুদরতের বিশ্বাস আছে, যখন আল্লাহ পাকের আজাব আসে তখন তারা কায়েম মনে আল্লাহকে ধরে জড়িয়ে এবং আল্লাহর দিকে দৌড় দেয়। যেমন আল্লাহ পাক আদেশ করেছেন, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, তোমরা পালাও আল্লাহর দিকে, দৌড় দাও আল্লাহর দিকে যদি বাঁচতে চাও, রক্ষা পেতে চাও। যখন আমার আজাব যখন তাদের ওপর আসে তখন তারা কেন কান্না করে আল্লাহকে ধরে না? মমিন বান্দা তাহলে মুসলিম নামাজি আল্লাহ ভীরু, যার ভয় আছে নামাজ পড়ছে কিন্তু অনেক পাপমাদার হচ্ছে, আমি ফরজ ওয়াজিব আদায় করছি কিন্তু অনেক ভুল ত্রুটি হচ্ছে, আল্লাহর কুদরতের উপর বিশ্বাস আছে, আল্লাহ যে কোনো সে ধরে নিতে পারে। যদি এরকম আজাব দেখে তখন আল্লাহর সামনে দৌড় দিয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর সামনে কান্না করে, তওবা ইস্তেগফার করে, আল্লাহ তুমি মাফ করে দাও, আর এইরকম অন্যায় করবো না, এরকম জীবনে সংশোধন করে। কোথায় কোথায় আমাদের জীবনে ছিদ্র আছে, আমাদের এই জীবনযাত্রায় কোথায় কোথায় ছিদ্র হয়ে গেছে, ছিদ্রগুলিকে ঠিক করতে হবে, ফাটলগুলিকে ঠিক করতে হবে, ফাটল ধরে গেছে আমাদের আমলি জীবনে, আমাদের আকিদায়, আমাদের আমলে, আমাদের আখলাকে, আমাদের চরিত্রে, আমাদের বদবন্দিকে ফাটল ধরে গেছে, পাপ হয়ে সেই পাপগুলিকে দূর করতে হবে, পাপ মুক্ত জীবন তৈরি করতে হবে। মমিন বান্দা তাহলে তওবা ইস্তেগফার করি, আল্লাহ পাকের কাছে কান্নার সাথে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ তুমি মাফ করে দাও, আর এরকম কাজ করবো না। আমরা ইসলাম সংশোধন করে নিলাম, আমা কানা রব্বুকা লিইয়ুহলিকাল কোরআ বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমা কানা রব্বুকা, তোমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন, লিইয়ুহলিকাল কোরআ, কোন দেশকে কোন জাতিকে কোন শহরকে আল্লাহ পাক হালাক করবে না, ধ্বংস করবেন না, কখন? ওয়া আহলুহা মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত সেই দেশবাসী, সেই এলাকাবাসী, সেই জাতি ইসলামের কাজ করছে, সংশোধনের কাজ করছে, সংস্কারের কাজ করছে, নিজের সংশোধন করলো যে আমি নামাজি হয়ে গেলাম, আমি ফিল্ম দেখা ছেড়ে দিলাম, আমি জেনা ছেড়ে দিলাম, আমি অবৈধ সম্পর্ক কোন মহিলার সাথে ছিল টেলিফোন সম্পর্ক ছিল ছেড়ে দিলাম, তওবা করছি আল্লাহ, আমি জুয়া ছেড়ে দিলাম, থাইল্যান্ডে ছেড়ে দিলাম, আমি মদ ছেড়ে দিলাম, আমি হারাম ব্যবসা সুদের ব্যবসা ছাড়লাম, আমি ঘুষ ছেড়ে দিলাম, আমি বেইমানি আত্মসাৎ ছেড়ে দিলাম, আমি পাপ ছেড়ে দিলাম। পাহলুহা মুসলিম, নিজের ইসলাম করল এবং নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েদের, নিজের পরিবারের, নিজের আত্মীয় স্বজনে, নিজের দেশবাসী, এলাকাবাসীর ইসলাম কাজে লেগে গেল। সেই জাতিকে আল্লাহ ধ্বংস করবেন না, সেই জাতিকে আল্লাহ ধ্বংস করবেন না। সুতরাং আল্লাহর আজাব থেকে বাঁচতে হলে আল্লাহর সামনে তওবা ইস্তেগফার করতে হবে, যা মুমিন করে। কাফের তওবা ইস্তেগফার করে না, কাফের আল্লাহর আজাব চোখের সামনে দেখে ভূমিকম্প আসলো, শুক্র ইনফ্লুয়েঞ্জা আসলো, অমুক আজাব আসলো, বার্ড ফ্লু আসলো, পাখি ইনফ্লুয়েঞ্জা আসলো, আসলো, কিন্তু না, আল্লাহ পাক তাদের সম্পর্কে কি বলছেন? ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অসংখ্য জিন এবং মানুষ দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। জাহান্নামের জন্য আল্লাহ পাক অসংখ্য জিন এবং ইনসান সৃষ্টি করে রেখেছেন, তাদেরকে তাদেরকে যে জাহান্নাম ভর্তি করবেন, লাহুম কুলুবুন লা ইফকাহুন, তাদের হৃদয় আছে আমার মতো, আপনার মতো, একজন আল্লাহ ভীরু মুমিনের মতোই কাফিরেরও হৃদয় আছে, কলব আছে, তার হার্ট আছে, লাহুম কুলুবুন লা ইফকাহুন, কিন্তু তা দিয়ে বুঝে দেখে না, বোধ শক্তি হারিয়ে ফেলেছে, নির্বোধ, বোধ শক্তি হারিয়ে ফেলেছে, যে কেন এরকম আজাব আসছে, কেন এরকম বিপদ আপদ আসছে, কেন এরকম বালা আসছে, কোথা থেকে আসছে, লাইফ পাওনা বিহা, হৃদয় আছে কিন্তু হৃদয় দিয়ে অনুধাবন করে না, বোঝে না। ওয়ালাম আয়নুল লাইফ সেরুনা বিহা, চোখ আছে আমাদের মতো, দুটো চোখ ওদেরও আছে, কাফের আছে, আর কাফেরদের পিছনে পিছনে যেসব ফাঁস বেদিন মুসলিমরা চলেছে তাদেরও দুটো করে চোখ আছে, আর তৃতীয় চোখ অন্তর্দৃষ্টিও আছে, কিন্তু লাল সুরোনা বিহা দেখে না, যে আল্লাহর আজাব আসলো, অমুক এলাকা ধ্বংস হয়ে গেল, আজাব কাশ্মীর, কাশ্মীরের উপর আল্লাহ পাকের ভূমিকম্প আসলো, আবার কখন অন্য দেশে আসতে পারে, এইরকম আজাব অমুক অমুক দেশে এই শুকুর ইনফ্লুয়েঞ্জা এসছে, আমার দেশেও আসতে পারে, আমার এলাকায় আসতে পারে, আমার বাড়িতেও আসতে পারে, লাল সুরোনা বিহা দেখেন, ওলাম আজান লায়াত মাওনা বিহা, কান আছে শোনেও শোনে না, শুনে যে অন্তরে নামাতে হবে এবং সংশোধন করতে হবে, সোজা চলতে হবে, কারো শুনতে হবে, শোনে না, আল্লাহ পাক সব নিয়ামত দিয়েছেন যে সংশোধন করবে, সংশোধন করে না, মমিন না, মমিন অন্তর দিয়ে বোঝার চেষ্টা করে, চোখ দিয়ে দেখে, দর্শ নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য দেখে, কান দিয়ে শুনে খবর শুনলে, খবর শুনে শুধু তামাশা দেখলো, যেমন কোন ঘটনা ঘটলে, দুর্ঘটনা ঘটলে তামাশা দেখতে অনেকে চলে আসে, তামাশা দেখে চলে গেল, কিছুই তার পরিবর্তন ঘটলো না, তেমন নয়। মমিন এইসব দেখে শুনে নিজের সংশোধন করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করবেন না যেই জাতি নিজের সংশোধন করে অন্যের সংশোধনের কাজে ব্যস্ত থাকবে। আমি জাতির সংশোধন করে সংস্কার করব, আমি মানুষকে ভালো কাজের উপদেশ দেব, আমি মানুষকে অন্যায় কাজে বাধা দেব। এই দাওয়াত আল্লাহ, আল্লাহর দিনের দাওয়াতের কাজ যারা করবে, সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজে বাধা দিবে, তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না। আর যারা অন্যায় কাজে লিপ্ত হয়ে যাবে, সৎ কাজ ছেড়ে দেবে অথবা চুপ হয়ে যাবে, বোবা শয়তান হয়ে অন্যায় কাজে বাধা দেবে না। দেখছে চোখের সামনে অন্যায় হচ্ছে, অন্যায় বাধা দিতে পারতো, বাধা দিচ্ছে না। মেয়েরা বেহায়া বেপর্দা হয়ে সাবালিকা মেয়ে ঘোরা, আর সে মেয়ের বাবা মেয়েদেরকে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করেছে, মাথায় কাপড় নেই, পেটে পিঠে কাপড় নেই, নামাজ পড়ে না, না না নামাজ পড়বে, পড়বে, পড়াশোনা শেষ হবে নিজে বুঝবে তখন নামাজ পড়বে। আজকাল মুসলিম সমাজের এক শ্রেণীর অবস্থা, ছেলে সকাল অফিস 18 বছর 20 বছর 25 বছর হয়ে গেছে, না পড়বে, পড়বে, ছেলে যখন বুদ্ধি হবে নামাজ পড়বে, নিজেই ধরে নিবে, বলার প্রয়োজন হবে না, আমার ছেলে শিক্ষিত ছেলে, খুব ভালো ধারণা ছেলে সম্পর্কে, তোর বিয়ে দিয়ে। এ হচ্ছে মুসলিম জাতির এক শ্রেণীর অবস্থা, তারা ভালো কাজের আদেশ দেয় না, অন্যায় কাজে বাধা দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর লোককে ধ্বংস করে থাকেন, তিন শ্রেণীর লোক মুসলিম সমাজে বা মানব জাতিতে আছে। এক শ্রেণীর লোক যারা ভালো কাজের আদেশ দিয়ে থাকে, উপদেশ দিয়ে থাকে, অন্যায় কাজে বাধা দিয়ে থাকে, এক। দ্বিতীয় হচ্ছে যে যারা পাপে ভালো কাজ করে না আর অন্যায় কাজ থেকে বিরত থাকে না, পাপও করতে থাকে। আর তৃতীয় শ্রেণী তারা হয়তো পাপটা বেশি করে না কিন্তু বাধাও দেয় না, বাধা দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও বাধা দেয় না, যে যা করছে করুক, আমার তাতে কি হলো, আমার গ্রামের লোক নামাজ না পড়লে তাতে আমি কি, আমার বউ বেটি নামাজ না পড়লে আমার তাতে কি, আমার ছেলে নামাজ পড়ে না, পরে পড়বে, তারা নিজেই বুঝবে পড়বে, বোবা শয়তান। ক্ষমতা থাকা সত্ত্বেও তারা অন্যায় কাজে বাধা দেয় না, ভালো কাজের উপদেশ দেয় না। তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাক দুই জাতিকে ধ্বংস করবেন, যে জাতি পাপে লিপ্ত আর যেই জাতি পাপ করায় বাধা দিল না, যেই জাতি ভালো উপদেশ দিল না এবং নিজে হয়তো ভালো কাজ করে কিন্তু অন্যদেরকে ভালো কাজের উপদেশ দিল না, ফরজ অজবের জন্য তোর তিন করল না। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাস, তোমরা সেই আজাবকে ভয় করো, সেই আজাবকে ভয় করো, অত্যাকু ফিতনা লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, তোমাদের মধ্যে শুধু যারা জালেম, যারা মদ খেয়েছে, যারা ফিল্ম দেখেছে, যারা চুরি করেছে, যারা ডাকা, যারা পাপি, তারাই শুধু বেনামাজি, যারা কাফের তারাই ধ্বংস হবে, বেঁচে বেছে আল্লাহ কাফেরকে ধ্বংস করবেন না, অন্যরাও ধ্বংস হবে। লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, তোমাদের মধ্যে যারা শুধু জালেম তাদের উপর সেই আজাব আসবে না, বরং সবার উপর আসবে, সকলের উপর আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন, আমরুন বিল মারুফ, অবশ্যই তোমরা ভালো কাজের উপদেশ দেবে, ওয়ালা তানহাউন আনিল মুনকার, এবং অন্যায় কাজে সর্বদা বাধা দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আজকাল অন্যায় কাজে বাধা দিলে, যদি আপনি একটা অন্যায় কাজে বাধা দেন, নামাজ পড়তে বলেন, একটা লোক নামাজ পড়ে না, আর আপনি বলছেন চলো ভাই নামাজ পড়ি, দেখেন বেনামাজি দল ভারী হয়ে যাবে, তোমার কাছে কি, তুই যাও যাও তোমার কাজ তুমি কর, বেনামাজির দল ওই যে বসে আছে বেনামাজি ফাসিক লম্পট গুলি, তাদের দল ভারী হয়ে যাবে, আল্লাহ পাকের আজাব আসবে না, আল্লাহ পাকের গজব আসবে না। আজকে যদি পর্দার কথা বলেন, আজকে যদি হারাম অন্যায় কাজ গ্রাম থেকে উঠাইতে হবে, তাহলে পাপীদের সংখ্যা বেড়ে যাবে, তারা নিজের পয়সা দিয়ে করছে, তোমার কাছে কি, গান বাজনা থিয়েটার হচ্ছে, তারা নিজের কাজ করছে, তোমার কাজ তুমি করো, সৎ লোকের সংখ্যা কম আর অসৎদের দল ভারী হয়ে যাবে। লতা আমরুন নবীল মারুফ, অবশ্যই তোমার ভালো কাজের আদেশ দেবে, ওয়ালা তানহাউন আনিল মুনকার, অবশ্যই তোমার অন্যায় কাজে বাধা দেবে, আর না বলে আল্লাহ ইউশিকু, আর না হলে সম্ভাবনা আছে, আইয়াম আসাল্লাহ আলাইকুম আযাবান মিন ইনদিহি, আল্লাহ পাক তার আযাব প্রেরণ করবে তোমাদের উপর, সুম্মা তাদউনাহু, তারপরে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ এই শুকুরের ইসলের বালা মুসিবত দূর করো, আমাদের দেশে নিয়ে আসিও না, আল্লাহ তুমি ভূমিকম্প দূর করো, আল্লাহ তুমি বন্যায় প্লাবিত ডুবিয়ে দিয়েছো, আল্লাহ বন্যা তুমি দূর করো, আল্লাহ তুমি দুর্ভিক্ষ দূর করো। আমাদের এক ভাই বললেন এখানে, আমি তো খবরটা খুব কম শুনি, যে আম এবছরে আম ফজলি আম আপনার রাজশাহী চাপাই থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মালদা প্রচুর আম হয়েছিল, একদিনের মাত্র 5 মিনিটের ঘূর্ণিঝড়ে সমস্ত আম ধ্বংস করে দিয়েছে আল্লাহ পাক। কিন্তু এই থেকে তো শিক্ষা নেয় না সেই জাতি, শিক্ষা নেয় না যে আল্লাহর আজাব কেন। আল্লাহ তার এত সুন্দর নিয়ামত দেখালেন, এই বড় বড় আম হয়েছে পাককে যাচ্ছে, আর মাত্র এক মাসের পনেরো দিনের অপেক্ষা ছিল হয়তো, আর তারপরে পাকা আম পেতাম, কত টাকা পেতাম, আর বড় বড় ব্যবসায়ীরা কত আশা আকাঙ্ক্ষা করেছিল, আর যারা চাষি আম বাগানের মালিক তারা কত বড় আশা করেছিল, কোথায় সব আশা দিয়ে আশাই পরিণত হইল। কিন্তু সংশোধন কিছু নেই, দেখাতে পারবেন না যে গ্রামে দশটা বেনামাজি ছিল এখন পাঁচটি আছে। হ্যাঁ, নামাজির সংখ্যা বেড়ে গেছে, আল্লাহ এই পাঁচ মিনিটের ঘূর্ণিঝড়ের আজাবে এত বড় যে আজাব আসল না, কোনো সংশোধন নেই। সোমবার গুণ আল্লাহর কাছে দোয়া করতে থাকবে একসাই লোকেরা, ফালা ইস্তা যা বলা দোয়া তোমাদের কবুল হবে না, আল্লাহর বালা মুসিবত দূর হবে না, বিপদ আমার দূর হবে না, দোয়া কবুল হবে না। তাহলে দোয়া কবুল হয় বাধা হচ্ছে অন্যায় কাজে বাধা না দেওয়া আর ভালো কাজের উপদেশ না দেওয়া। সুতরাং আল্লাহ পাকের কাছে দোয়া করলে নিজে সৎ কাজ করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে, নিজের বাড়ি থেকে শুরু করতে হবে। যার যতটা ক্ষমতা আছে বল প্রয়োগ করার ক্ষমতা থাকলে বল প্রয়োগ করবে, নেতৃস্থানীয় ব্যক্তিরা আপনি বাড়ির অভিভাবক বল প্রয়োগ করবেন, আর না হলে কথার দ্বারা আপনি কথা খরচ করে জবান খরচ করে আপনি ভালো কাজের আদেশ দেবেন, অন্যায় কাজে বাধা দেবেন। আর একেবারে শেষ পর্যায়ে একেবারে শেষ স্তরে গিয়ে কমের পক্ষে অন্তর থেকে ঘি না করে পরিপক্ব প্রতিবাদ জানাবেন, না পাপীদের সাথে সম্পর্ক, তাদের সাথে গুডউইল, তাদের সাথে ভালো ভালোবাসা, তাদের সাথে খাওয়া দাওয়া, তাদের আমন্ত্রণ নিমন্ত্রণ। বিনামাজিতে ভর্তি আপনার বাড়িতে পার্টি করেছেন, দেখা যাচ্ছে যে যেসব লোককে দাওয়াত দিয়েছেন তার শতকরা নব্বইটি হচ্ছে বিনামাজি ফাসিক বেদী। তাহলে অন্তরে ঘৃণা পর্যন্ত নিম্ন স্তর দালে আজাদ করে সেটাও নেই, এ হচ্ছে অবস্থা। আল্লাহ পাকের আজাদ এই জন্য এই দৃষ্টিভঙ্গি নিয়ে আল্লাহ পাকের আজাদকে দেখতে হবে এবং সংশোধন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়া উদ্দুল তাযা ইল্লা দোয়া, তকদিরকে দোয়াতে পরিবর্তন করতে পারে, আর দোয়ায় যদি কবুল না হয় কোনো সমাজের কোনো দেশের লোকের হ্যাঁ কোনো পরিবারের লোকের, তাহলে কি করে হবে? দোয়াই কবুল হচ্ছে না, সুতরাং আল্লাহর বালা এসেছে আসবে, আল্লাহর বালা সরবে না, আল্লাহর পক্ষ থেকে আজাব সরবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অঙ্গীকার করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, তওবা ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তুমি মাফ করে দাও। শুধু জবান দ্বারা নয় অন্তর থেকে তওবা করুন, জবান দ্বারা উচ্চারণ করুন এবং কাজে কর্মে পরিণত করুন যে আল্লাহ আমি পাঁচ ওয়াক্ত নামাজের জীবনে আর চা করব না, আল্লাহ আমি ফিল্ম দেখবো না, আর আমি জুয়া খেলবো না, আমি সুদ খাবো না, সুদের ব্যবসা করবো না। আজকাল কত রকমের যে হিল্লার প্রশ্ন, হিল্লার প্রশ্ন, এই কার্ডের প্রশ্ন, কার্ড দিলাম একশো পাঁচ টাকায় বিক্রি করে দিলাম, তারপরে সাথে সাথে ওই ধারের উপর এক মাস পরে সে টাকা দেবে, আর তারপরে আমার কাছে ওই লোকটি বিক্রি করে দিলে একশো টাকা। এই যে প্রশ্নের শেষ নেই, আমরা বুঝছি যে মানুষ কিভাবে সুদে ডুবে আছে, সরাসরি টাকা একশো টাকা দিয়ে একশো পাঁচ টাকা নেব, ও ডাকা সুদ হয়ে যাচ্ছে, না না না ইনডাইরেক্ট এইভাবে সুদ খাবো। এই হিলার শয়তানি করে শনিবারের দিন বাঁধ দিয়ে রেখে দিয়েছিল বনি ইসরায়েল ইহুদিরা, মাছ শনিবারে ধরবো না, আল্লাহ বলছে লা তাদু ফি সাবত, শনিবারে তোমরা মাছ ধরিও না, তাই না, শনিবারে ধরবো না, বাদ দিয়ে রেখে দিও মাছ, তুই থাক জানি কোথায়, রবিবারে দিন মাছ ধরে দিব। আল্লাহ কি করেছিলেন তাদেরকে, কোন কেনা দাতন খাস করি সবকে নোংরা বাঁদর বানিয়ে দিয়েছিলেন সবকে। ওই রকমই আল্লাহ পাকের আজাব আসবে এরকম হিল্লা করলে, কার্ডের ব্যবসা, এর ব্যবসা, ওর ব্যবসা, সুদের হিল্লা, আর এক শ্রেণীর মোল্লা আর হিল্লা শিখাচ্ছে, এরকম হিল্লা করলে হালাল হয়ে যাবে তোমার জন্য, বড় সমস্যা আর ওইখানে। কালকে এক লোকে এরকম প্রশ্ন করেছে আর বলছে যে আমাকে এক মাদ্রাসে গিয়েছে, আমার ওখানে বলেছে এইরকম করলে খালাল হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কালকে মতো কি জবাব দিল আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে? হ্যাঁ, ইহুদিদের মতো এই রকম চক্রান্ত হিল্লা করে হালাল করার তরিকা, যে আল্লাহ তুমি তো শনিবারে মাছ মারতে নিষেধ করে, শনিবারে তার মাছ মারেনি, মাছ দিয়ে রেখে দিয়েছিল, আল্লাহ তো শোনেননি, আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন ওই জাতিকে নিকৃষ্ট বাঁদর করে। তো আল্লাহকে ভয় করা উচিত, তওবা করা উচিত, সংশোধন করা খরচ। আল্লাহ পাক বলেছেন তুবু ইলাল্লাহ জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর দরবারে তওবা করো তাহলে তোমরা তুফলিহুন, তাহলে তোমরা পরিত্রাণ পাবে, তাহলে তোমরা সফলকাম হবে, তাহলে তোমরা কামিয়াব হবে। ওমা ইয়াতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহর কথা শুনবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে, তারাই তো মহা কামিয়াবি হাসিল করবে, তারাই সফলতা হাসিল করবে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ পাক তাদের দলভুক্ত হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তওবা ইস্তিগফার করার জন্য তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে আমাদেরকে নিজেদেরকে নিজের পরিবার আত্মীয় স্বজনদের সংশোধন করার জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।